আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম পশু পক্ষীর অধিকার নিয়ে, পশু পক্ষীর সাথে সদাচরণ করা নিয়ে, মুসলিম এবং তার আচরণ কেমন হবে একটা পশুর সাথে, একটা পাখির সাথে কিরকম ব্যবহার করবেন, পাখির প্রতিও দয়া প্রদর্শন করা মুসলমানের কর্তব্য। তবে এক কথা বলে রাখি, পাখি পোষা কি জায়েজ? খাঁচায় বন্দি করে রাখা পোষা জায়েজ না জায়েজ? জায়েজ যদি তাকে ঠিকমতো খেতে দেওয়া হয় এবং তাকে কষ্ট না দেওয়া হয় তাহলে জায়েজ, যদিও তার স্বাধীনতা কি খর্ব করা হয়। তবুও যেহেতু আকাশ পৃথিবীতে যা কিছু আছে কার জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের জন্য, এই জন্য যে আপনি পুষতে পারেন কিন্তু আপনি তার সাথে সদ্ব্যবহার করবেন এবং ঠিক ঠিক সময়ে পানাহার দেবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, তিনি পেশা পায়খানা করতে প্রাকৃতিক কর্মস্বার্থে চলে গেলেন। অতঃপর আমরা একটি লাল রঙের হুম্মারা নামক পাখি, হুম্মারা দেখেছেন এখানে সৌদি আরবে, হুম্মারা লাল রঙের পাখি দেখলাম। পাখিটির সাথে তার দুটো বাচ্চা ছিল, আমরা তার বাচ্চাগুলোকে ধরে নিলাম, বাসাতে বাচ্চা ছিল, বাচ্চাগুলোকে ধরে নিলাম। পাখিটা এসে আমাদের আশেপাশে ঘুরতে লাগলো বাচ্চা নেওয়ার জন্য, দেখেছেন পাখিটা কি করে, ঘোরাঘুরি করে। এমন তো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন এবং বললেন, এই পাখিটিকে ওর বাচ্চাদের জন্য কে কষ্টে ফেলেছে, ওকে ওর বাচ্চা ফিরিয়ে দাও। তাহলে দয়া হলো বলেই তো, যে পাখির মা, বাচ্চাগুলোর মা পাখি, সে বাচ্চাগুলোর জন্য আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তো সেই ক্ষেত্রে তার যেমন মায়া দয়া হলো তেমনি আমাদেরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ওই পাখির প্রতি মায়া হলো, দয়া হলো। পশুর প্রতি দয়া প্রদর্শন করা এক বড় মাহাত্ম্য আছে, এত বড় মাহাত্ম্য আছে যে তা করে একজন বেশ্যাও আল্লাহর কাছে ক্ষমা লাভ পেতে পারে বা ক্ষমা লাভ করতে পারে। বেশ্যা, বেশ্যা কাকে বলে? ব্যবিচারিণী। ব্যবিচারিণী পাপ কি সহজ? না, তার অভ্যেসই হচ্ছে ব্যবিচার করা, কিন্তু মুশরিক না, কাফের না, ব্যবিচার করে। এই ব্যবিচার করার ফলে সে এত বড় গুনাহগার, তা সত্ত্বেও সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা পায়। এই জন্য যেহেতু সে একটি প্রাণীর প্রতি, একটি পশুর প্রতি কি করেছে, দয়া প্রদর্শন করেছে। আপনারা শুনেছেন প্রসিদ্ধ হাদিস, পাশ দিয়ে যাচ্ছিল একটা কুয়োর পাশ, তাকে পেঁয়াজ লেগেছিল, কুয়োতে নেমে বা কুয়োতে পানি তুলে সে পানি খেল, তারপর দেখলো একটা কুকুর ভিজে মাটি বা কাদা মাটি চাটছে, তার মানে কি, তাকেও পেঁয়াজ লেগেছিল। মহিলা ভাবল যে আমাকে যেমন পেঁয়াজ লেগেছিল কুকুরটিকেও সেরকম পেঁয়াজ লেগেছিল, সুতরাং সে নিজের পায়ে চামড়ার মোজা ওড়নাতে বেঁধে দিয়ে পানি তুলে কুকুরটাকে পান করালো। তার ফলে আল্লাহ তাআলা এই কাজের জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন, আল্লাহু আকবার। এ থেকে কেউ বুঝবেন না যে তাহলে ব্যভিচারের পাপ তো সহজেই মাফ হয়ে যায়, না, এই মাফ পাওয়ার জন্যও আপনার কি চাই, বাহানা চাই, আর সেটা হচ্ছে মজবুত বাহানা। তো আল্লাহ তাআলা এক বাহানাতে তাকে ক্ষমা করে দিলেন, সেটা কি ছিল, একটি কুকুরের প্রতি দয়া, একটি কুকুরের প্রতি দয়া। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুষ্পদ জন্তুর প্রতি দয়া প্রদর্শনও কি আমাদের স্বভাব আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাআম ফি কুল্লি জাতি কাবিদিন রাতবাতিন আজর। হ্যাঁ, প্রত্যেক সজীব প্রাণের প্রতি, সজীব প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করাতে আমাদের স্বভাব আছে, পানি পান করান তাহলে তাতে স্বভাব আছে। বুখারীর এক বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করলেন, অতঃপর তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করলেন, আল্লাহু আকবার। তাহলে কুকুর, তাহলে একটা মানুষকে পানি পান করালে কি হয় বুঝেন, মানুষকে পানি পান না করালে কি হয়, আল্লাহ তাআলা কিয়ামতে বলবেন, বান্দা আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, আমাকে পানি দাওনি, আল্লাহু আকবার। তখন বান্দা বলবি, আল্লাহ আনতা রাব্বুল আলামিন, তুমি সবাইকে পানাহার দাও, আর তুমি আমার কাছে পানি চেয়েছো, এটা কি কথা? তখন আল্লাহ বলবেন যে অমুক বান্দা, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছে, তাকে পানি দাওনি, যদি দিতে তাহলে তা আমার কাছে পেতে বা আমাকে দেওয়া হতো। তাহলে রয়েছে মানুষের প্রতি এবং সেই সাথে আপনার কুকুর। কুকুর তো বুঝতেই পারছেন ঘৃণ্য প্রাণী, তাছাড়া যদি আপনি আরো উত্তম ভালো প্রাণীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন, ঘোড়া গাধা উট, তাহলে নিশ্চয়ই তাতে বেশি স্বভাব আছে। সুরাকা বিন জুসম বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই হারিয়ে যাওয়া উট সম্পর্কে জিজ্ঞাসা করলাম যা আমার জলাশয়ে অবতরণ করে, যে জলাশয় আমি আমার নিজ উটের জন্য তৈরি করে রেখেছি। ওই উটকে পানি পান করালে আমি কি স্বভাবের অধিকারী হব? উটটা আমার না, কারো উট হারিয়ে গেছে এবং ঘুরতে ঘুরতে আমার কাছে চলে এসেছে। আমরা কি করি? আমাদের হয়তো কারো গরু হারিয়ে গেছে, আপনার গরুর কাছে এলো বা আপনার বাড়ির আশেপাশে এলো, আমরা তাকে মেরে তাড়িয়ে দিই। ছাগল এলে পরে মেরে তাড়িয়ে দিই, তাই না? তো অবশ্য অনেকে আছে গাপতে নেয়, তাই না? অনেকে আবার হালাল করে খেয়ে ফেলে। না, এরকম উচিত তো, ওটা তো চোর, চুরি হয়ে গেল। কিন্তু আপনি সেই গরুটা জানছেন যে আপনার, অবশ্য পানি আমাদের দেশের পানি তো বুঝতেই পারছেন, পুকুর নদীর অভাব নেই, কিন্তু এদেশের পানির অভাব ছিল। পশু পক্ষীর জন্য পানি আপনাকে তুলে তুলে রাখতে হতো বা ঝর্ণার পানি বেঁধে বেঁধে রাখতে হতো। তখন আপনার নির্দিষ্ট পানি আছে, মানে সীমিত পানি আছে, সেই পানি কেবল আপনার উটদের জন্য যথেষ্ট। কিন্তু একটা উট যদি বাইরে থেকে আসে, তাকে এসে যদি পানি খেতে চায়, আপনি পানি খাওয়াবেন না খাওয়াবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, তো তিনি বললেন, হ্যাঁ, তুমি উটটাকে পানি পান করাও, যেহেতু প্রত্যেক ফি কুল্লি যাতে কাবদিন হাররা আজর, প্রত্যেক পিপাসার্থ পানিকে পান করানোতে কি আছে, স্বভাব আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান হাফারা মাআন লাম ইয়াশরাব মিনহু কাবিদুন হাররা, যদি কেউ কুয়ো খোদে কিংবা আপনার কল বানায়, কল বানিয়ে দেয় পানি পিপাসা দূর করার জন্য, টিউবওয়েল বানিয়ে দেয়, তাহলে জানবেন যে সেখান থেকে যে কোনো প্রাণী পান করবে, যে কোনো পিপাসার্থ প্রাণী, চাহে মানুষ হোক চাহে মানুষ ছাড়া অন্য পশু পাখি, চাহে জিন, দেখেন জিনও পান করে। এখানে জিনের কথা রাসূল বলেছেন, তার মানে কি জিনও আমাদের এই পানি পান করে, কিংবা মানুষ কিংবা পাখি, ইল্লা আজারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এই পান করানোর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কিয়ামতে সওয়াব দেবেন। আপনি পানিটা আপনার নিজের প্রয়োজনে করেননি, করেছেন কি জন্য? যে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন মানে সৃষ্টি পশু পক্ষী এখান থেকে পান করবে, তাহলে পরে এই নিয়তে যদি আপনি করেন তাহলে কেয়ামতে আপনি তার সওয়াব পাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘোড়া সম্পর্কে, ঘোড়া হল তিন প্রকার। ঘোড়া কারো পক্ষে পাপের বোঝা, কারো পক্ষে পর্দাস্বরূপ, এবং কারোর জন্য স্বভাবের বিষয়। যে ঘোড়া তার মালিকের পক্ষে পাপের বোঝা, তা হল সেই ব্যক্তির ঘোড়া যে ঘোড়া বেঁধে রেখেছে কি জন্য? লোক দেখানোর জন্য, গর্ব প্রকাশের জন্য, দেখো আমার ঘোড়া বাঁধা আছে। মুসলিমদের প্রতি শত্রুতার উদ্দেশ্যে পালন করেছে সেই ঘোড়া, জেহাদে ব্যবহার হয়, তাই না? যুদ্ধে ব্যবহার হয়, কিন্তু যুদ্ধ কার বিরুদ্ধে করবে? মুসলিমদের বিরুদ্ধে। তাহলে এই ঘোড়া তার মালিকের জন্য পাপের বোঝা। যে ঘোড়া তার মালিকের পক্ষে পর্দাস্বরূপ, তা হল সেই ব্যক্তির ঘোড়া যাকে সে আল্লাহর রাস্তায় জেহাদের জন্য প্রস্তুত রেখেছে, অতঃপর সে তার পিঠ ও গর্দানে আল্লাহর হক ভুলে যায়নি, তার যথার্থ প্রতিপালন করে জেহাদ করেছে, এ ঘোড়া হল তার মালিকের পক্ষে দোজক হতে অথবা ইজ্জত সম্মানের জন্য পর্দাস্বরূপ। এই ঘোড়া কালকে আমতে পর্দা হবে জাহান্নাম থেকে। আর যে ঘোড়া তার মালিকের জন্য স্বভাবের বিষয়, তা হল সেই ঘোড়া যাকে তার মালিক মুসলিমদের প্রতিরক্ষার উদ্দেশ্যে, মুসলিমদেরকে বাঁচাবার উদ্দেশ্যে কোন চারণভূমি বা বাগানে প্রস্তুত রেখেছে, তখন সে ঘোড়া ওই চারণভূমি বা বাগানে যা কিছু খাবে, তার খাওয়া ওই ঘাস পাতা পরিমাণ স্বভাব মালিকের জন্য লিপিবদ্ধ হবে। আপনি যদি আপনার বাগান থেকে খেতে দেন, তো আপনার বাগানের যে ঘাস যে পাতা খাবেন আপনি, সে ঘোড়া খাবে, সে তার পরিমাণ স্বভাব আপনি আপনার নেকির খাতায় লিপিবদ্ধ হবে, অনুরূপ লেখা হবে তার লাদ ও পেশাব পরিমাণ স্বভাব, লাদ মানে পায়খানা এবং পেশাব পরিমাণ স্বভাব লেখা হবে। সে ঘোড়া যখনই তার রশি ছিঁড়ে একটি অথবা দুটি ময়দান অতিক্রম করবে, তখনই তার পদক্ষেপ ও লাদ পরিমাণ স্বভাব তার মালিকের জন্য লিখিত হবে। অনুরূপ তার মালিক যদি তাকে কোন নদীর কিনারায় নিয়ে যায়, অতঃপর সে যদি সেই নদী থেকে পানি পান করে, অথচ মালিকের পান করানোর ইচ্ছা থাকে না, তবু আল্লাহ তাআলা তার পান করা পানির সমপরিমাণ সওয়াব মালিকের জন্য লিপিবদ্ধ করে দেবেন। মহানবী সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ কৃপাময়, তিনি সকল বিষয়ে নম্রতা ও কৃপা পছন্দ করেন। ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা, তা আল্লাহ তাআলা কৃপাময়, তিনি সকল বিষয়ে কৃপা পছন্দ করেন। সুতরাং জন্তু জানোয়ারের সাথেও আপনার কৃপা করা দরকার। কৃপা মানে নম্র ব্যবহার। গরু গাড়ি টানতে পারছে না, তখন আপনি কি করেন? দে মার, তাই না? অনেকে তো আবার গাড়ি যদি কাদায় পড়ে যায় তো গাড়ি তোলার জন্য গরুকে এমন মার দেয়, অনেকে আবার লেজে কামড় দেয়, লেজে কামড় দেয় গরু উঠে পড়ে, মানে যাতনায় যন্ত্রণায়। তারপরে আরো অনেকভাবে শাস্তি দেওয়া হয় পশু পক্ষীকে। না, এরকম করা যাবে না। প্রাণীর প্রতি কৃপা নম্রতা তিনি পছন্দ করেন। আমরা যে পশুকে সওয়ারি রূপে ব্যবহার করি, মনে করুন আমাদের দেশে কি সাধারণত সওয়ারি রূপে, গরু আর মোষ বা মহিষ, এই দুটো সাধারণত আমরা সওয়ারি রূপে ব্যবহার করি। আরবে আছে, উট আছে, গাধা আছে, আমাদের দেশেও কোথাও কোথাও গাধার উপরে সওয়ার হয়, মানুষে বোঝা বহন করে। তখন তা দীর্ঘ সময় আমাদের সাথে থাকে, তখন তার পানাহারের প্রতি খেয়াল রাখা আবশ্যক। সঙ্গে নিয়ে গেলেন গাড়ি, নিজের গ্রাম থেকে শহরে কিছু মাল নিয়ে গেলেন বা ধান চাল নানা রকম বহন করার জন্য নিয়ে গেলেন, খেয়াল রাখতে হবে যেন তারা ঠিক সময়ে খেতে পায়, পান করতে পায়। যদি কোনো এমন জমির উপর সফর করা হয় যাতে বেশ সুন্দর সুন্দর ঘাস আছে, তাহলে পশুকে সেখানে কিছুক্ষণ চড়ে নেওয়ার সুযোগ দেওয়া কর্তব্য। নবী সাল্লাম এটাও বলে দিয়েছেন, কি বলেছেন? ইজা সাফারতুম ফিল খসবি ফা আতুল ইবিলা হাজ্জাহা মিনাল আরদ ওয়া ইজা সাফারতুম ফিস সিনাতি আও সানাতি ফা আসরিউ আলাইহা আসসাত। যখন ঘাসযুক্ত ভূমিতে সফর করবে, তখন ভূমি থেকে উঠকে তার অধিকার আদায় করো, তার মানে একটু ছেড়ে দাও যাতে ওই ওই জমি থেকে কিছু ভক্ষণ ঘাস খেতে পারে, বা চড়তে দাও। আর যখন ঘাস পানিহীন ভূমিতে সফর করবে, তখন সেখানে তোমরা থাকবে না, সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, যেহেতু সেখানে ঘাস নেই, পানিও নেই, সেখানে তোমার কষ্ট। তোমার হয়তো উটের পিঠে পানি রাখা আছে, খাবার রাখা আছে, কিন্তু তোমার ওই বাহনের নেই। এই জন্য ওখান থেকে সরে যাও, সেই জায়গায় যাও যেখানে ঘাস পাতা আছে এবং পানি আছে। আল্লাহ আকবার, ইসলাম তাও সতর্ক করে দিয়েছে। তদনুরূপ পশুর উপর অধিক মাল বোঝাই করা বৈধ নয়। এখন গরুতে গাড়িতে আনতে পারবে, গাড়িতে কয় বস্তা ধান, কয় বস্তা চাল চাপাতে টানতে পারবে, আপনি তার থেকে বেশি চাপিয়ে দিবেন। এবার টানতে না পারলে আমাদের দেশের কাঁচা রাস্তাতে কোন সময় কাটা থাকে, সেখানে বড় কষ্ট হয় গরু মহিষের, যাতে বহন করতে অথবা গাড়ি টানতে তার কষ্ট হয়, এমন কষ্ট তাকে দেওয়া যাবে না। এত লোকের সওয়ার হওয়া বৈধ নয় যাদেরকে নিয়ে পশুর পথ চলতেই কষ্ট হয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ সফরের কথা, যে বদর যুদ্ধে বিশেষ করে উট কম ছিল, তার জন্য একটা উটের পিঠে তিনটে লোক করে ভাগে পড়েছিল। এবার তিনটে লোক যদি একসঙ্গে চেপে থাকে কষ্ট হবে না? হবে না। তো বলা হয়েছিল যে দুইজন চড়ে চাপবে আর একজন উটের লাগাম ধরে উটকে হাঁকিয়ে নিয়ে যাবে, তারপরে কিছু দূর গিয়ে আবার একজন নামবে আর এ চড়বে, আবার কিছু দূর গিয়ে আরেকজন নামবে এ চড়বে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলী এবং আরেকজন সাহাবি পড়েছিলেন। তো আলী আর সাহাবি বললেন যে আপনি এক কাজ করুন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাঁটতে হবে না, আমরাই আপনার হয়ে হেঁটে নেব, আমরা দুজনে হাঁটব, আপনি সবসময় চেপে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আমার থেকে বেশি শক্তিশালী নও, আর আমি তোমাদের থেকে সওয়াবের আশাধারী কম নই, মানে আমিও চাই সওয়াব যেমন তোমরা চাও। আল্লাহ আকবার। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে নেমে চলেছিলেন। আর একটা প্রসিদ্ধ ঘটনা আপনারা শুনেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিলিস্তিন যাওয়ার ঘটনা। সঙ্গে ছিল খাদেম আর খাবার, অত দূর সফর, খাবার সব পিঠেই চাপানো ছিল। দুটো লোক একসঙ্গে চড়লে উটের কষ্ট হবে, উট যেতে পারবে না, পৌঁছতে পারবে না, এরকম হতে পারে। তো একবার খাদেম চড়ত আর একবার ওমর। শেষকালে এমন এক পর্যায়ে এলো ফিলিস্তিনের কাছাকাছি এক জায়গাতে যখন পৌঁছলেন তখন কাদা ছিল রাস্তায়। তো কাদা দেখে খাদেম বলল, আমিরুল মোমিনিন আপনি এখন চড়ে বসুন, আপনি চড়ে বসুন, কাদাটা আমি হেঁটে পার হই। ওমার বললেন, অসম্ভব, হতেই পারে না, জুতা খুলে নিয়ে বগলে রেখে ওই কাদা পার হয়ে গেলেন। ওখানকার যে কমান্ডার আবু ওবাইদা বললেন, আমিরুল মোমিনিন আপনাকে তো অমুসলিমরাও দেখছে, তো খলিফার একটা এ থাকা দরকার, তো আপনি যদি এই সময়ে খাদেমকে নামিয়ে দিয়ে উটের পিঠে চাপতেন তাহলে কত সুন্দর হতো। তো আমিরুল মোমিনিন কি বলেছিলেন জানেন? বলেছিলেন, নাহনু কওমুন আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা হচ্ছি এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মান দিয়েছেন, যদি আমরা সেই ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে সম্মান অনুসন্ধান করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অসম্মান করবে। ইসলাম ইনসাফ, ওর পালা পড়েছে ও চেপে থাকবে, ও চড়ে থাকবে। এই অবস্থা দর্শনে আপনি বুঝতে পারছেন কি অবস্থা হতে পারে, মানুষের মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তো এইসব উদাহরণ আছে। যাই হোক, পশু পক্ষীকে বেশি কষ্ট দেওয়া যাবে না, মানে বেশি বোঝ তার উপরে দেওয়া যাবে না। সওয়ার হওয়ার সময়, বোঝা বহনের সময়, ঘানি টানিয়ে তেল পেশানোর সময় দেখেছেন, তারপরে চাকি ঘুরিয়ে পানি তোলার সময়, পশু দিয়ে চাকি ঘুরিয়ে পানি তোলা যায়, শাল ঘুরিয়ে আখ পেশানোর সময়, আখ মানে ওই যে ইক্ষু যাকে বলে, হ্যাঁ, গরু ঘুরিয়ে ঘুরিয়ে আপনার রস বের করা হয়, তারপর তার থেকে গুড় তৈরি করা হয়, সেই সময় যেন কোন রকম বেশি কষ্ট, কষ্ট তো এমনি হবে, বহন করতে কষ্ট হবে, কিন্তু বেশি কষ্ট যেন না দেওয়া হয়। পশুর পিঠে সওয়ার থাকা অবস্থায় অথবা গরু মহিষের কাঁধে গাড়ির জোয়াল থাকা অবস্থায়, গাড়ির জোয়াল ঘাড়ে চাপানো আছে আর আপনি থামিয়ে কোনো কাজ করছেন, আপনারা দেখে থাকবেন গরুর গাড়ির উপরে অনেক ব্যবসায়ী ব্যবসা করে, ওই গাড়ি কাঁধে চাপানোই আছে, গরুর কাঁধে চাপানোই আছে, গাড়িটা নামাও না নামাবে না, ওইভাবে চাপানোই আছে, সেখানেই ব্যবসা চলছে, নিলাম চলছে বা ডাক চলছে ইত্যাদি। দরকার হলে বোঝা হালকা করে দিয়ে কাজ সারা প্রয়োজন। আর এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম আন তাত্তাখিযু যুহুরা দাওয়াবিকুম মানাবিত, এখানে উট উটের পিঠে চেপে বক্তৃতা করছে, ঘোড়ার পিঠে চেপে বক্তৃতা করছে, তারপর গাড়ির উপরে চড়ে বক্তৃতা করছে, বক্তৃতা করছে আরো কষ্ট হচ্ছে না, নেমে তুমি বক্তৃতা করো, আর দেখে যে উঁচু জায়গায় পেলাম সেখানে উঠে পিঠে চেপে বক্তৃতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুম আন তাত্তাখিযু যুহুরা দাওয়াবিকুম মানাবির, তোমরা তোমাদের সওয়ারির পিঠকে বক্তৃতার জন্য মেম্বর বানিয়ে নেও না, ফাইন্নাল্লাহা ইন্নামা সাখখারাহা লাকুম লিতুবাল্লিগাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস, যেহেতু আল্লাহ তাআলা তোমাদেরকে কেবল তোমাদের দূর দেশে পৌঁছানোর উদ্দেশ্যে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন এই সব পশুকে, যেথায় প্রাণান্তকর কষ্ট ব্যতীত তোমরা পৌঁছতে সক্ষম হতে না, তিনি তোমাদের জন্য মাটি সৃষ্টি করেছেন তার উপরে দাঁড়িয়ে প্রয়োজন সারো, তোমার দরকার হয় ব্যবসা করা দরকার হয়, বক্তৃতা করা দরকার হয়, ওই সবার থেকে নেমে তা করো। তিনি বলেছেন, ইরকাবু হাযিহি দাওয়াবা সালিমাতান ওয়াত্তাদিউহা সালিমাতান ওয়ালা তাত্তাখিযুহা কারাসি, এই পশুগুলো আরোহণ করো কষ্ট থেকে নিরাপদ রাখা অবস্থায়, এবং নেমে বর্জন করো নিরাপদ করে, তাদেরকে চেয়ার বানিয়ে নিও না, মানে বসেই থাকবে তার উপরে, এটা যেন না হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন সফরে কোন মঞ্জিলে অবতরণ করতাম তখন সওয়ারির পালান নামাবার পূর্বে নফল পড়তাম না, পালান নামাবার পূর্বে নফল পড়তাম না, পালান মানে ওই যে উটের পিঠে যেগুলো চাপানো থাকে, যখন কোন জায়গাতে কুচ করবেন, কুচ করবেন কুচ না কি বলো ওটাকে, রেস্ট নেওয়ার জন্য আর কি, কোন মঞ্জিলে রেস্ট নিতে হবে, তো রেস্ট যখন নেবেন তখন উটের পিঠ থেকে সবকিছু নামিয়ে নিয়ে উটকে চড়াতে হবে, চড়ানোর জন্য আলাদা লোক থাকে, আপনি তার পিঠ থেকে নামাবেন। বলছেন যে পালান নামাবার পূর্বে নফল পড়তাম না, তার মানে নামাজ পড়ার আগেই আমরা কি করতাম, উটের পিঠকে খালি করে দিয়ে আরাম দিতাম। এ হল আমাদের নামাজের প্রতি আগ্রহ হওয়া সত্ত্বেও সওয়ারির পিঠ থেকে পালান নামিয়ে তাকে আরাম না দেওয়ার আগে নামাজ পড়তাম না। আল্লাহু আকবার। তদনুরূপ সেই পশুর উপর সওয়ার হওয়া বৈধ নয় যা জমি চাষ করার জন্য সৃষ্টি করা হয়েছে। গরুর পিঠে চাপ জড়বেন, অবশ্য গরু পিঠ দেবে না, কিন্তু আপনি যদি ছোট থেকে অভ্যেস বানান হয়তো বা সেও হবে, কিন্তু গরু চড়ার জন্য নয়, গরু হচ্ছে গাড়ি টানা বা হাল টানার জন্য। তো একটা হাদিসে আছে, লা তাবকায়ান্না ফি রাকাবাতি বাইরিন কিলাদাহ মিন ওয়াতারিন ইল্লা কুতিআত, কোন উটের গর্দানে ধনুকের তারের হার থাকলে তা যেন অবশিষ্ট না থাকে, তা ছিঁড়ে ফেলা আবশ্যক। আপনারা দেখেছেন আমাদের দেশে কোন কোন বাছুর গরুর, বিশেষ করে বাছুর গরুর গলাতে কি থাকে, তার বাঁধা থাকে, তার তামার না হয় লোহার, কেন বাঁধা থাকে বলুন তো, জানেন আপনারা? হ্যাঁ, বদনজর লাগবে না, বদনজর থেকে বাঁচার জন্য তার বেঁধে দেয় গলাতে। এটা জায়েজ না নাজায়েজ কি মনে হয়? এটা নাজায়েজ, কারণ এইভাবে এটা শিরিক, তার বেঁধে বদনজর থেকে বাঁচানো যায় না। সুতরাং আল্লাহ রাসূল আদেশ করেছেন যে সমস্ত তার কেটে ফেলো। এর এই হাদিসের একটা ব্যাখ্যাতে ওলামারা বলছেন, ধনুকের তার বেঁধে রেখে উট বা অন্য পশুকে কষ্ট দেওয়া উচিত নয়, যেহেতু তা গলায় ফাঁস সৃষ্টি করতে পারে, অথবা কোন গাছের ডালে বা বেড়ায় লেগে সে আটকে যেতে পারে, তাতে তার শ্বাসরোধও হতে পারে। এই ঘটনা আমরা বেশি জানি, আমাদের জঙ্গলে গরু চড়ানো হয়, রাখালরা জঙ্গলে গরু চড়ায়, আর জঙ্গলে হারিয়ে যাওয়ার ভয়ে গরুর গলায় ঘণ্টা বাঁধা হয়। এবার জঙ্গলে যখন ঢুকবে, ঢুকে যখন গরু চড়বে, তখন টুনটুন টুনটুন করে বাজলে পরে রাখাল ঠিক বুঝতে পারবে আমার গরু কত দূরে আছে। কিন্তু ওর সাথে যে রশি বাঁধা থাকে ঘণ্টার সাথে, সেই রশি কখনো কখনো জঙ্গলের গাছের ডালে ফেঁসে যায়, শুকনো ডালে ফেঁসে গেল, তখন বেচারি সেখানে আর নড়তে সরতে পারে না। এই জন্য বলা হলো যে গলা থেকে তার ওই তার অনেক সময় মারাও যায়, মানে গলায় শ্বাসরোধ করে দেখা গেল এমন ফাঁসা ফেঁসেছে যে সে আর নিঃশ্বাস নিতে পারছে না, ফলে মারা যায়। এখন এই কারণে লাগাম যেন পশুর জন্য কষ্টদায়ক না হয় তার খেয়াল রাখা জরুরি। বৈধ নয় জুতার গোড়ালিতে পিন লাগিয়ে তার দ্বারা নির্মম আঘাত করে সবারই হাঁকানো। দেখেছেন ওই ঘোড়া যখন হাঁকায় তখন ওই জুতার পায়ের পিন থাকে, এভাবে যখন গোঁতা মারে না পা দিয়ে, তখন কি থাকে, পিন থাকে, আর সেই পিনের আঘাত পেয়ে ঘোড়া খুব জোর ছুটতে থাকে, এটাও জায়েজ না। বৈধ নয় জ্যান্ত থাকতে জবহকৃত পশুর রগ কাটা, যেটা আগে বলেছিলাম যে পশুর জান চলে যাবে তারপরে আপনি রগ কাটবেন, চামড়া ছিলবেন। জ্যান্ত আছে মাছ, আর সেই জ্যান্ত মাছকে আপনি তেলে ডাইরেক্ট ফেলছেন মাছ ভাজার জন্য, এটা জায়েজ? এটা জায়েজ না। মাছ মারা যাক তারপরে আপনি গরম তেলে ছাড়বেন, হুজুর তো মরেই যাবে, তো আবার না, তবুও রহম বলে একটা জিনিস আছে, একে তাকে আপনি পানি থেকে তুলেছেন, সে তো এমনিতেই তার শ্বাসকষ্ট হচ্ছে, সে মরবে, তার উপরে আপনি তাকে গরম তেলে ছাড়লেন, তাহলে ডবল কষ্ট হলো না, তো এই কষ্টটা আপনি দেবেন না। একটু দয়া পাওয়ার অধিকার এই অবলা জীব জন্তুদের আছে, আমাদেরকে দয়া প্রদর্শন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের নিজেদের প্রতি, ছেলে মেয়েদের প্রতি, মানুষের প্রতি, পশুপক্ষের প্রতি, সবারই প্রতি যথার্থ দয়া প্রদর্শন করি, তাহলে আমরা দয়া করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।